আছে মুক্তির দীপ্ত তারুণ্যে, তারুণ্যে বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে, অন্নে আমাদের রক্ত টক পর দুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে, তারুণ্যে জয় হোক রক্তের প্রচ্ছদ পর, জয় হোক রক্তের প্রচ্ছদ পর, বহু করি না করি না করি না ভয়, চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ, অসুখের ছাই যেন রাখালের বাঁশুরি হয়ে গেছে একেবারে স্তব্ধ, চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ, শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র, যন্ত্র বজ্রের হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র, শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র, যন্ত্র বজ্রের হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র, আর করি না করি না করি না ভয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, দুখার বেকারের মিছিলটা যেন ওই শুধু বেড়ে যাচ্ছে, রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাই পাচ্ছে, ভুখার বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে, রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাই পাচ্ছে, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান, বাংলার দুশ্মন দোষামোদী চাটুকার সাবধান সাবধান সাবধান, বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান, বাংলার দুশ্মন দোষামোদী চাটুকার সাবধান সাবধান সাবধান, এই হবে রঙিন সৃষ্টি উল্লাসে হবে রঙিন, আর মানি না মানি না কোন সংশয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে আন্দোলন।